তাকোয়া যুব সংঘ ও কোটপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় বরকতময় ফজিলতময় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিনই আলোচনা শোনার পরে আজকের এই ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে বলার এবং এই শীতের রজনীতে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আপনাদেরকে এই ময়দানে বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ সালাতুল মাগরিবের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গিয়েছে। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে এই আলোচনাগুলোই যদি আমরা ভালোভাবে ধারণ করি, এগুলোই যদি আমরা আমল করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ মাহফিলের জন্য এই আলোচনাগুলোই আমাদের জন্য যথেষ্ট। এজন্য আর আমরা বেশি মাহফিল দীর্ঘায়িত না করে অল্প দুই একটি কথাবার্তা বলে আজকের মাহফিল আমরা সমাপ্তি ঘোষণা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনি আজকে যারা এই ওয়াজ মাহফিল এই জায়গায় উপস্থিত হয়েছি, ওয়াজ শুনতেছি, ওয়াজের ব্যবস্থাপনা করেছি, আমাদেরকে যদি এক মহান রাব্বুল আলামিন তিনি যদি সৃষ্টি না করতেন, তিনি যদি আমাদেরকে ঈমান আনার তৌফিক না দিতেন, তিনি যদি আমাদেরকে দ্বীনের জন্য কবুল না করতেন, তাহলে আমাদের পক্ষে এরকম একটি দ্বীনি মজলিস যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আলোচনা হবে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আলোচনা হবে, এরকম মাহফিলে আসার সৌভাগ্য আমাদের হতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা নিয়ামত দান করেছেন যে আমরা যথাসময়ে সঠিকভাবে আমাদের রবকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। এজন্য শুকরিয়া তান আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার রবকে হয় নাই জি, আপনারা বলে যান কেন, আমার আপনার রবকে একমাত্র আল্লাহ। কিন্তু দেখা যায় আমরা বলি যে রবকে জিজ্ঞেস করলে বলি যে আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রব, কিন্তু তিনি একমাত্র রব। তাহলে একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি, একজন আল্লাহর গোলাম, তার জমিনে সবচেয়ে বড় কাজ, এক নম্বর কাজ, সে তার মালিককে, সে তার রবকে খুঁজে বের করা। কারণ মালিক চিনতে ভুল করলে তাহলে অনেক জায়গায় জটিলতা দেখা দেবে। আমার আপনার যদি মালিককে চিনতে, রবকে চিনতে ভুল করি, তাহলে পদে পদে বিভিন্ন জায়গায় অনেক জটিলতার শিকার হতে হবে। আপনি এখান থেকে বিদেশে গেছেন, বিদেশে একজন আরবাব থাকে, আরবাব থাকে না, নাম শুনছেন তো? আরবাব হলো রবের বহু বচন। আচ্ছা, আরবাব আছে একজন, আপনি ওই আরবাবের নাম ঠিকানা কিছুই জানেন না, কয়দিন পরে আপনার ভিসা আবার নতুন করে রিনিউ করতে হবে। এখন আপনি ওই কে আপনাকে ভিসা দিল, কে আপনার সেখানে তত্ত্বাবধায়ক হলো, আপনি কিছুই জানেন না। আপনি নতুন করে ভিসা যখন রিনিউ করতে যাবেন, আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। ওই দেশে চলাফেরা করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি ওই দেশ থেকে কোনো চাকরি বাকরি সুযোগ সুবিধা নিতে হলে বিভিন্ন ধরনের জটিলতার সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক একজন মানুষ যদি তার রবকে, তার মালিককে সঠিকভাবে চিনতে না পারে, খুঁজে বের করতে না পারে, তাহলে এই লোক দুনিয়াতেও প্রত্যেক পদে পদে রাস্তা রাস্তা সমস্যার সম্মুখীন হবে। মৃত্যুর পরে তো মহা সমস্যার সম্মুখীন তাকে হইতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দুনিয়াতে আসার আগে বান্দার এই মানুষের মালিককে এটা আল্লাহ পাক সবাইকে শিখাই দিয়েছেন। আবার মানুষটা দুনিয়াতে আসার পরেও, যখন দুনিয়া থেকে যাবে, কবরে যাওয়ার পরেও প্রথম প্রশ্নটা হলো মার রব্বুকা, তোমার রবকে, মালিককে। তাহলে বোঝা গেল এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে দুনিয়াতে আসার আগেও আল্লাহ রাব্বুল আলামিন মনে করাই দিছেন, আবার দুনিয়া থেকে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আবার খবর নেবেন মনে আছে কিনা। দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার থেকে একটা স্বীকারোক্তি নিয়েছিলেন, সেটা কি বলে গেছেন? এখনই বলে গেছেন, তাহলে তো আর মনে থাকার সম্ভাবনাই নেই। আল্লাহা কি জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কি? কালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। তাহলে দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে, আমাদের কালবের মধ্যে, আমাদের রুহের মধ্যে এই রুবুবিয়তের স্বীকৃতি, এই তাওহীদের স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগেই ঢুকিয়ে দিয়েছেন। আবার দুনিয়া থেকে যাওয়ার পরেও কবরের মধ্যে প্রথম যে প্রশ্নটি করবেন সেটা হলো কি? প্রথম প্রশ্নটি কি? মার রব্বুকা, তোমার মালিককে, কোন রবের আন্ডারে দুনিয়াতে ছিলা? তোমার রবের একটু ঠিকানা দাও, তোমার রবের অ্যাড্রেস দাও, তোমার মালিক কে ছিল? তাহলে বোঝা গেল দুনিয়াতে আমি কোন মালিকের তত্ত্বাবধানে ছিলাম, কোন রবের অধীনে আমি ছিলাম, এটা কবরে এক নম্বর প্রশ্ন। তাহলে বোঝা যায় দুনিয়াতে আমার এক নম্বর কাজ, মৌলিক কাজ, সব কাজের বড় কাজ আমার মালিককে খোঁজা, আমার মালিককে খুঁজে বের করা। কারণ জমিনে আল্লাহর একজন বান্দা জমিনে আসার পরে তার মালিকের অভাব নাই, সবাই তার মালিকানা দাবি করে। দুনিয়াতে আসার আগে তার কোনো মালিক ছিল না, একজনই ছিল। যখনই দুনিয়াতে এসে গেছে, এখন চতুর্দিকে মালিকের আর অভাব নাই, রবের আর অভাব নাই, সবাই তার মালিকানা দাবি করে। এখন এই কয়েকশো মালিকের মধ্য থেকে আসল মালিককে খুঁজে বের করা, এটা কিন্তু অনেক কঠিন কাজ, এটা অনেক জটিল কাজ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের রবকে খোঁজা, মালিককে খোঁজার ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় দেখলেন আকাশের মধ্যে অসংখ্য নক্ষত্ররাজি তারকারাজি উদিত হয়েছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু যখন রাত্রি ঘনীভূত হয়ে গেল, যখন রাত্রি এসে গেল, আকাশের মধ্যে দেখা গেল অসংখ্য নক্ষত্র তারকারাজি, ক্বালা হাযা রাব্বী, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে মূল বাক্যটা হলো ক্বালা হাযা রাব্বী। তিনি দেখলেন সূর্য অস্তের পরে যখন আকাশে তারকারাজি উঠেছে, এক একজন এক এক তারকাকে সম্মান করতেছে, এক একজন এক এক তারকার উদ্দেশ্যে সেজদা করতেছে, এক একজন এক এক তারকারাজির ইবাদতে লিপ্ত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন এই তারকারাজি এরা কি আমার রব নাকি? কারণ আমার চোখের সামনে শত শত মানুষ এই তারকারাজিকে রব বানায় নিছে, তাহলে আমি কি আমিও কি এরকম এই তারকারাজির মধ্য থেকে একটা তারকাকে আমি মাবুদ বানাইতে পারি কিনা, রব বানাইতে পারি কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এই নকল হাজার হাজার মাবুদের মধ্য থেকে আসল মাবুদ খুঁজতেছেন। ফালাম্মা আফালা, সকাল বেলার দিকে গিয়ে দেখা গেল এক তারকার পর এক তারকা, এক নক্ষত্রের পর এক নক্ষত্রের পতন ঘটতেছে, একটার পর একটা ডুবে যাচ্ছে, একটার পর একটা আর দেখা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন সবগুলো ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন যেই মাবুদ যেই রব নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, যেই মালিক যেই রব নিজেকে টিকিয়ে রাখতে পারে না, নিজেকে কায়েম রাখতে পারে না, নিজেকে জীবিত রাখতে পারে না, ওরকম অস্তিত্বহীন এরকম পাওয়ারহীন তারকারাজি আমার মাবুদ হইতে রব হইতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তারকারাজিকে পৃথিবীর অসংখ্য মানুষ মাবুদ বানায় কিনা? কথা বলুন, আমাদের দেশে বানায় কিনা? কেমনে বানায়? জি কি দিয়ে? এটা তো বুঝলাম না, খাদা বাবা দিয়ে আবার তারকারাজিকে কেমনে মাবুদ বানায়? বুঝেন না? তারকারাজির পূজা এই দেশের কোটি কোটি মানুষ করে, লক্ষ লক্ষ মানুষ এখনো করে পৃথিবীতে। অমুসলিমেরা তো করে করে, মুসলিম নামধারী ইসলাম গ্রহণকারী মুসলিম পরিচয় বহনকারী মানুষও তারকারাজির পূজা করে, তারকারাজিকে মাবুদ মনে করে, রব মনে করে। বাংলাদেশে দেখবেন অনেকগুলো পঞ্জিকার বই আছে, রাশি গণনার বই আছে, এই বইগুলা খুলে দেখবেন এই বইগুলার ভিতরে অনেকগুলা রাশি আছে, মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, এরকম দেখবেন অনেকগুলা রাশি আছে। নাম শুনছেন এগুলার? কার কোন রাশি জানেন তো নাকি? এক লোক খালি কিছুদিন পর পর নতুন নতুন বিয়ে করে, বিয়ে করে আর তালাক দেয়, বিয়ে করে আর তালাক দেয়, নতুন নতুন বিয়ে করে। লোকেরা জিজ্ঞেস করে, ভাই কি ব্যাপার, তুমি এত বিয়ে করে কেন? ভাই আমার দোষ নাই, আমার তো কন্যা রাশি, আমার রাশি এ ঘুরায়, খালি রাশি এ ঘুরায়, রাশি এ ঘুরায় ঘুরায় নতুন নতুন কন্যা নিয়ে আসে, কন্যা রাশি। আরেকজন একটা, ভাই আমার কুম্ভ রাশি, এই কারণে কোনো কিছু ব্যবসা বাণিজ্য যেটা ধরি কাজ হয় না, কারণ রাশি হলো আমার কুম্ভ রাশি। কারো কারো কর্কট রাশি, যা করি খালি সব কিছুর মধ্যে কেমন যেন একটু গাপলা লাগে থাকে। এক একজনের এক এক রাশি। এই যে নামগুলো, মেষ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, এই নামগুলো কিসের নাম? মেষ কিসের নাম, কুম্ভ কিসের নাম, সিংহ কিসের নাম, কর্কট কিসের নাম, কন্যা কিসের নাম? এটা কোনোদিন চিন্তা করছেন? এগুলা এক একটা নক্ষত্ররাজির নাম, এগুলা এক একটা তারকারাজির নাম। আজ থেকে দেখেন হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিসসালামের যুগের লোকেরাও এই তারকারাজির ইবাদত করত, তারকারাজিকে রব বানিয়ে নিয়েছিল। হাজার হাজার বছর পরে যেই যুগের মানুষ আধুনিক সভ্যতার যুগের সভ্য মানুষ দাবি করে, এই যুগের মানুষও এই সকল তারকারাজিকে রব বানায় নিছে। বিভিন্ন সময় দেখবেন পত্রিকার মধ্যে, পত্রিকার পাতা খুললে দেখবেন আজকের রাশি ফল দেওয়া আছে, আজকে কোন রাশির কি হবে এটা দেওয়া থাকে। অনেক টিভি চ্যানেলে দেখবেন সকালবেলা প্রথমে আজকের দিনটা কোন রাশির লোকের কেমন করে যাবে এটা বর্ণনা করে দেয়। দেখছেন নি কোনোদিন? তাহলে বোঝা যায় যে এই মুসলিম দেশে মুসলিম জনগোষ্ঠী এখনো তারকারাজিকে তাদের মাহবুব বানিয়ে নিয়েছে। এই রাশিগুলো নির্ণয় করে তারকার অবস্থানকে কেন্দ্র করে। যার তুলা রাশি, ওই তুলা নক্ষত্রটা যেই জায়গায় আছে, কিছুদিন পর পর এই নক্ষত্রগুলোর স্থান পরিবর্তন হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই সামার মধ্যে, সামাওয়াতের মধ্যে, আকাশের মধ্যে যত নক্ষত্র রাজি আছে, যত গ্রহ উপগ্রহ আছে, এগুলো এক জায়গায় অবস্থান করে না, এগুলো মহাকাশের মধ্যে সাঁতার কাটতেছে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবি আইয়্যি আলা'ই রব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ হলেন দুই পূর্বের, দুই উদয় স্থলের, দুই অস্ত স্থলের মালিক, রব। তাহলে উদয়স্থল দুইটা কেন? সূর্য তো উঠে পূর্ব দিক থেকে, অস্ত যায় কোন দিকে? কিন্তু আল্লাহ বলতেছেন রব্বুল মাশরিকাইনি দিবচন, দুইটা সূর্যের উদয়স্থল। গরমকালে দেখবেন সূর্য পূর্ব দিক থেকে উঠে, কিন্তু পূর্ব দিক থেকে উঠলেও একদিক থেকে উঠে, শীতকালেও পূর্ব দিক থেকে উঠে কিন্তু আরেক দিক থেকে উঠে। তাহলে বোঝা যায় এটা সারা বছর এক জায়গায় একই কক্ষপথে অবস্থান করে না, কখনো ডানে যায়, বামে যায়, এটা পরিবর্তন হয়। আকাশের যত তারকারাজি আছে এগুলার অবস্থানও পরিবর্তন হয়, এগুলা কখনো এদিকে যায়, কখনো এদিকে যায়। যারা এই তারকারাজি নিয়ে গবেষণা করে তারা ওই তারকাটার অবস্থান লক্ষ্য করতে থাকে, এটা যখন ডানে যায়, বামে যায়, পূর্বে যায়, পশ্চিমে যায়, এটা দিয়ে সে নির্ণয় করে এই তারকারার সাথে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত, ভাগ্য সংযুক্ত, তাদের ভাগ্য এরকম ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, মানে দুনিয়াতে মানুষগুলো পুরা ওই তারকা কেন্দ্রিক নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে বোঝা যায় তারকা পূজারী, নক্ষত্র পূজারী এখনো জমিনে মুসলমানদের মধ্যেই আছে। এই লোক তার রবকে এখনো খুঁজে পায়নি, তার প্রকৃত রব যিনি এই রবকে এখনো খুঁজে বের করতে পারে নাই, ইব্রাহিম আলাইহিসসালামের কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন এই জন্য যে বান্দা যাতে আল্লাহকে তার মালিককে সঠিকভাবে খুঁজে বের করতে পারে। কারণ সে প্রথমেই এই কথাটা বলবে, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন সেটা ডুবে যায়, যখন সেটা অস্ত যায়, তখন সে বুঝে ফেলবে, সে জেনে ফেলবে যে জিনিস অস্ত যায়, যে জিনিস ডুবে যায়, সেই জিনিস কোনোদিন আমার রব হইতে পারে না। তাহলে যেই হুজুর নিজেকে নিজে বাঁচাই রাখতে পারে না, এই হুজুর কি রব হইতে পারে? যিনি নিজেকে বাঁচাই রাখতে পারে না, উনি যদি এত পাওয়ারফুল হইতো তাহলে তো উনার মৃত্যুই আসত না, কি বলেন? তাহলে যিনি তার মৃত্যুকে ঠেকাইতে পারে নাই, এমনকি যিনি তার বার্ধক্যকে ঠেকাইতে পারে নাই, হুজুরের চুল ফাঁকে গেছে, দাড়ি ফাঁকে গেছে, ধরে রাখতে পারে নাই, কেউ কি চায় যে তার চুলগুলো সাদা হয়ে যাক? চায়, কেউ খুশিতে তার চুল দাড়ি সব সাদা করে? সাদা হয়ে গেলে বরং কালো রং দিয়ে, খেজাব দিয়ে কেমনি এটাকে লুকাবে এই চেষ্টা করে। তাহলে দেখা যায় হুজুরের যদি পাওয়ার থাকত, ক্ষমতা থাকত, কোনোদিন হুজুরের চুল দাড়ি সাদা হতো না, এগুলোকে তিনি কালো করে ধরে রাখতেন, তার যৌবন কালকে ধরে রাখতেন, তার ফ্যাট কোনোদিন বড় হতে পারত না। আপনারা কি পছন্দ করেন একটা বড় ফ্যাট থাকুক? পছন্দ করেন? কেউ পছন্দ করে না, কিন্তু তারপরেও থাকে, আমাদের থাকে না, যখন বড় হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। তাহলে বোঝা যায় নিজের পেটটা নিজে নিয়ন্ত্রণ করার যার পাওয়ার নাই, নিজের চুল দাড়ি কালো রাখার পাওয়ার যার নাই, নিজের যৌবনকাল ধরে রাখার পাওয়ার যার নাই, এই লোক নিজের গুলা নিজে করতে পারে না, সে আমার অভাব, আমার অনটন, আমার অভিযোগ, আমার বিপদ আপদ কেমনে দূর করবে, সে তো নিজেরটাই নিজে পারে না, কি বলেন? এই আকলটা, এই চিন্তাটা যদি কারো মাথায় থাকে সে তার রবকে খুঁজে পাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমেই সবাইকে চোখে ইশারা করে দেখাই দিচ্ছেন, দেখো যেই জিনিস নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না সেই জিনিস কারো রব হইতে পারে না। আচ্ছা, এবার দেখা গেল চাঁদের পূজারী, চন্দ্রের পূজারী, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিছুক্ষণ পরে দেখা গেল আকাশে বিশাল আকারের চাঁদ উঠে গেছে, চন্দ্র উদিত হয়েছে। কিছু কিছু মানুষ বলে উঠল, এই তো আমাদের রব এসে গেছে, এটা তো বড় মাহবুব এসে গেছে, কারণ এটা নক্ষত্ররাজির চাইতে বড় আকারে উঠছে। কিছুক্ষণ পরে দেখা গেল সকালবেলার দিকে এই চাঁদটাও ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলে উঠলেন, যদি আমার রব আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমি এই জায়গায় দল্লিনদের, গোমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তাহলে হেদায়েত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, যদি আমার রব হেদায়েত না দিতেন তাহলে হেদায়েতের মালিক কে? নাকি ফ্ল্যাট আছে, খানা আছে? ফ্ল্যাট নাই, খানা নাই, আমার হুজুর আছে, হেদায়েত আছে, হুজুর নাই, হেদায়েত নাই, হেদায়েত কার হাতে? হেদায়েত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়ামান ইউদলিল ফালা হাদিয়া লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন দুনিয়ার কোনো শক্তি নাই তাকে গোমরা করতে পারে, ওয়ামান ইউদলিল যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না, ফালা হাদিয়া লাহ দুনিয়ার এমন কোন শক্তি নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন হুজুর নাই, এমন কোন পাওয়ার নাই যেই লোক তার হেদায়েত দিয়ে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার খুতবা দিতেন, আলোচনা করতেন, প্রতিবার কথাটা বলে দিতেন। তাহলে চাঁদকে ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করলেন কোন যুক্তি দিয়ে? লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি। তাহলে বোঝা যায় জমিনে এমন এমন নকল রব আছে, এমন এমন বেজাল রব আছে, যাদেরকে চিনা, যাদের থেকে দূরে থাকা, যাদের থেকে মুক্ত থাকা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত না দেন, তাকে যদি সঠিক রাস্তা দেখায় না দেন, তাহলে এই লোক জীবনে কোনোদিন হেদায়েত পাবে না, সঠিক রক্ষে খুঁজে পাবে না। তাহলে বোঝা যায় এই যে নকল রব, ভেজাল রব জমিনে যত আছে, এগুলো থেকে মুক্ত হওয়া এটা আল্লাহর রহমত লাগবে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত লাগবে। না হয় এই ভেজাল থেকে, এই নকল রব থেকে মুক্ত হওয়া এটা সহজ ব্যাপার নয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার দিকে আসার জন্য, হেদায়েতের দিকে আসার জন্য প্রচেষ্টা চালাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার জন্য হেদায়েতের রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েতের চেষ্টা করলাম না, ঘরে বসে রয়েছি, কই না আমি আমি হেদায়েতের চেষ্টা করা দরকার না, আল্লাহ আমার ঘরে আমি হেদায়েত দিয়ে যাব। মানে আল্লাহ আমাকে বানাই, এত ঠেকায় পড়ছে, এত বিপদে পড়ছে, আমার হেদায়েত খোঁজার দরকার নাই, আল্লাহ আমার ঘরে আনি দিয়ে যাবে। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার ঘরে গিয়ে তোমারে আমি দৌড়ে দৌড়ে হেদায়েত দেওয়া আমার দায়িত্ব না, বরং আল্লাযীনা জাহাদু ফীনা, তুমি হেদায়েত খুঁজতে থাকো, হেদায়েত তালাশ করতে থাকো, হেদায়েত অনুসন্ধান করতে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত দেখাই দিব। আপনি এখানে তিন রাস্তার মোড়ে যায় দাঁড়া দিয়েছেন, কাউকে কিছু জিজ্ঞাসাও করেন না, যা আপনি এখন নারায়ণগঞ্জ যাবেন, কোন দিক দিয়ে যাবেন, কিভাবে যাবেন জিজ্ঞাসা করেন না, চুপ করে বসে দিয়েছেন। তো কেউ কি আপনাদের ধরে ধরে জিজ্ঞেস করবে, আমি আপনি কি নারায়ণগঞ্জ যাবেন, চলেন এখান দিয়ে এইভাবে এইভাবে চলেন? আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে যে ভাই আমি অমুক জায়গায় যেতে চাচ্ছি, রাস্তা কোনটা দিয়ে যেতে হবে, কোনটা দিয়ে গেলে সহজে যাওয়া যাবে, কোনটা দিয়ে গেলে চুরি ডাকাতির সম্ভাবনা আছে। কালকে আমরা বগুড়া থেকে আসতেছি, তো দেখি যে এক জায়গায় রাস্তা দীর্ঘ লম্বা যায়, এখন গুগল ম্যাপে দেখাইতেছে যে ভিতরে দিয়ে একটা রাস্তা আছে। তখন আমরা একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এই রাস্তাটা কেমন, খবরদার এই রাস্তা দিয়ে যাইয়েন না, এই রাস্তা দিয়ে চুরি ডাকাতির সম্ভাবনা আছে রাত্রিবেলা। তাহলে এখন গুগলে দেখাইছে বলে কি আমি দৌড় দিব না গিয়ে দিবি? দৌড় দিয়ে যদি আমি চুরি ডাকাতির কবলে পড়ি, এখানে আমার দুর্বলতা আছে, আমি ইচ্ছা করে পড়লাম, আমাকে আগে একটু যাচাই বাছাই তো করতে হবে। তাহলে হেদায়েত পেতে হলেও একটু চেষ্টা চালাইতে হবে, একটা খোঁজ খবর নিতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বলদের মতো, অন্ধের মতো, গাধার মতো। যদি আমি কোনো খোঁজ খবর না রাখি, চোখ কান খোলা না রাখি, প্রচেষ্টা না চালাই, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দিবেন না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরপরে দেখা গেল সকালবেলা রব, বিরাট রব এসে গেছে, সবচেয়ে বড় রব এসে গেছে, সেই রব কি? সূর্য। পালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। লোকেরা বলল, শোনো এতক্ষণ পর্যন্ত যত মাবুদ যত রব দেখেছ এগুলো হলো সব ছোট ছোট রব, এখন সবচেয়ে বড় রব যিনি সেই রব এখন এসে গেছে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন। যখন সন্ধ্যাবেলায় সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম তখন ঘোষণা দিলেন, ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন। প্রথম পর্যায় হলো কিছু মানুষ যখন বেজাল মাবুদের পিছনে ঘুরে, এদেরকে যদি আমি বুঝাই দিই, ভাই শুনেন, যে জায়গায় ঘুরতেছেন যেই দিকে দৌড়াইতেছেন এটা সঠিক রাস্তা না, এটা বেজাল রাস্তা, বেজাল তরিকা, বেজাল পথ, সে শুনে সে মানে। আরেকটা হলো সে বুঝার পরেও মানতে পারে না, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেন না, আল্লাহ তাকে হেদায়েত দিবেন না, এজন্য বুঝার পরেও সে মানতে পারে না। আরেকটা হলো দাওয়াত দিতে দিতে হেদায়েতের রাস্তা দেখাইতে দেখাইতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, এখন আর হেদায়েতের রাস্তা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম শিখাই দিলেন, তখন তোমার কাজ হবে, ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার কওম, ঠিক আছে তোমার রাস্তায় তুমি চলো, আমার রাস্তা আমি চলি, তোমার থেকে আমি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেলাম, তোমার সাথে আমার ওয়ালার সম্পর্ক আর নাই, তোমার সাথে আমার বাড়ার সম্পর্ক কায়েম হয়ে গেল। অনেক ভাই দেখা যায় হেদায়েতের জন্য একজনের পিছনে লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। ইব্রাহিম আলাইহিসসালাম শিক্ষা দিলেন এরকম লেগে থাকার দরকার নেই, যখন তুমি দেখবা এই লোকের কপালে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখেন নাই, তখন তুমি আল্লাহর জমিনে কত বান্দা কত বান্দি হেদায়েত খুঁজতেছে, ওই বান্দা বান্দিদেরকে হেদায়েত দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য চেষ্টা চালাও, যেগুলো আসবে না ওদের পিছনে তোমাকে এত মেহনত দরকার নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা দিয়ে দিলেন, ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন। আচ্ছা, এবার ইব্রাহিমের কাউম এসে বলতেছে, শোনো, তুমি আমাদের ছোটখাটো মাবুদ কেউ মানলা না, মাজারি মাবুদ কেউ মানলা না, সবচেয়ে বড় মাবুদ যিনি তারেও মানলা না, শোনো, জমিনে চলতে হইলে এই সকল মাবুদদের উসিলা না হইলে, এদের উসিলা না হইলে তুমি জমিনে চলতে পারবা না, দুনিয়াতে তোমার বিপদ আপদ থেকে সমস্ত কিছুর মোকাবেলা করতে হলে তোমাকে এই সকল মাবুদদের এই সকল রবের উসিলা লাগবে, আর যদি না হয় আখেরাতে নাজাত পাইতে হলে অবশ্যই এই সকল রবের উসিলা লাগবে। সুতরাং তুমি যা করবা সবকিছুর সময় এদের মাধ্যম হয়ে তোমাকে করা লাগবে, মাধ্যম ছাড়া করলে তোমার কাজ হবে না। এটা কাদের কথা? ইব্রাহিম আলাইহিসসালামের যুগের মুশরিকদের কথা, যে তোমার মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া তুমি আল্লাহকে পাইবা না, এদের মাধ্যম ধরো, এদের উসিলা ধরো, এদের দিকে মুতাওয়াজ্জা হও, আল্লাহর জিকির করবা, সরাসরি জিকির করলে তোমার কাজ হবে না। তুমি জিকিরের সময় নিয়ত করবা, আমি আমার কলবের তরফ মুতাওয়াজ্জা আছি, আমার কলব অমুকের দিকে মোতাবাজ্জা, অমুকের কলব অমুকের দিকে, অমুকের কলব অমুকের দিকে, এইভাবে 50-60টা কলব ঘুরে এই জিকিরের ফয়েদ আল্লাহর দিকে যাবে, ডাইরেক্ট তুমি আল্লাহর জিকির করে ফেলবা, কাজ হবে না, এই জিকিরে তোমার কোনো ফয়েজ বরকত অন্তরে আসবে না। ইব্রাহিম আলাইহিসসালাম জাতির উদ্দেশ্যে ঘোষণা দিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইন্নি ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমি মুতাওয়াজ্জা হয়ে গেছি, কোন দিকে? আমার কলবের দিকে, আমার হুজুরের কলবের দিকে, কোন দিকে? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি সরাসরি মুতাওয়াজ্জা হয়ে গেলাম ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, যিনি আসমানকে জমিনকে সৃষ্টি করেছেন, খালি মুতাওয়াজ্জা হই নাই, হানিফা, একেবারে পুরোপুরি একনিষ্ঠভাবে শতভাগ সেদিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আল্লাহর ইবাদত করার জন্য কোন মাধ্যম মিডিয়া মধ্যস্থ থাকারই কোন প্রয়োজনীয়তা নাই। আমি সরাসরি মতামত আমার আল্লাহর দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এখানে হানিফা ব্যবহার করছেন। আমি ডানে বামে কোন দিকে তাকাই না, আমি সরাসরি আমার রবের দিকে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর জেনে রাখো ওই জাতীয় কর্মকাণ্ড যারা করে মধ্যস্থতা মধ্যস্থতা মধ্যস্থতা উসিলা উসিলা উসিলা, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি এই জাতীয় শিরকের দ্বারা কাছেও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ জমিনে আমাদের কাকে খুঁজে বের করতে হবে? প্রকৃত রব, সঠিক রব। কারণ জমিনে রবের অভাব নেই। এতক্ষণ শুনলেন নক্ষত্র রাজি রব, চন্দ্র রব, সূর্য রব, আর কি কি রব আছে বলেন তো দেখি। তারা তাদের রব বানিয়ে নিয়েছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। তার জমিনে এরও রব হইতে পারে, জমিনে এরকম অসংখ্য রবের মাঝখান থেকে আমার প্রকৃত রব যিনি, তাকে খুঁজে বের করা একজন মুমিনের, একজন মানুষের প্রথম কাজ। আচ্ছা, এখন মালিককে খুঁজে পাই গেছেন, সঠিক মাবুদ রবকে খুঁজে পেয়ে গেলেন, তিনি কে? কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহকে নিয়ে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হও, জেনে রাখো ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি আমাদেরও রব তোমাদেরও রব, সুবহানাল্লাহ, সবার রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি সমগ্র আলমের, সমগ্র জগতের, সকল আলমের একমাত্র রব। তাহলে খুঁজে পেয়ে গেলাম যে আমাদের রব কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন রবের সাথে আমার সম্পর্কটা কি? যিনি আমার প্রকৃত মাহবুব, যিনি আমার মূল মাহবুব, তার সাথে আমার সম্পর্কটা কি হবে? তার সাথে আমার কি কি সম্পর্ক থাকা জরুরি? এক নম্বরে তার সাথে আমার সম্পর্ক থাকবে, আমি ওই মাহবুবকে সবচেয়ে বেশি মহব্বত করব। এক নম্বর সম্পর্ক কি? যিনি আমার মূল রব, যিনি আমার আসল রব, আমি ভালোবাসব, মহব্বত করব ওই রবকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে মূল রবকে যখন আমরা খুঁজে পাব, প্রথম কাজ সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। রাব্বুল আলামিন যিনি রব, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি। এই মহব্বতটা ইমানের গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইবাদতের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা। আল্লাহকে ভালোবাসতে হলে মূল যে কাজটা করতে হবে সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, قُلْ إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ। রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর সুন্নতের ইত্তেবা করো। এই ইত্তেবা যত বেশি করবা, তত আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, তাহলে যিনি যত বেশি সুন্নতের ইত্তেবা করবেন, যত বেশি সুন্নতের অনুসরণ করবেন, তিনি আল্লাহকে তত বেশি মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার অন্যতম মাধ্যম হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নতের হুবহু কদম বকদম পরিপূর্ণ অনুসরণ করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া, সুন্নতের অনুসরণ ছাড়া কোন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না? যদি মনে করেন হতে পারে, যদি মনে করে যে না কার ভিতরে কি আছে বলা যায় না, শোনো কার ভিতরে কি আছে লেখা হয়ে থাকে কি হইব, তার ভিতরে কি আছে তুমি কিন্তু বলতে পারো না। তারপরে কোশ্চেন নামাজ না পড়তে কি হইব, তার ভিতরে কি আছে তুমি বলতে পারো নাকি? খবরদার কারোর কোনোদিন কিছু বলিও না কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। তাহলে যদি কেউ বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরেও আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহ তাকে ভালোবাসতে পারে, এই লোকের ইমান নাই, ইমান ভেঙে গেছে। এটা ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ যে শরীয়ত ছাড়া সুন্নত ছাড়া কোন লোক আল্লাহর ওলি হয়ে গেছে এটা বিশ্বাস করা যাবে না। তাহলে যার ভিতরে সুন্নত নাই, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে শরীয়তের হুকুম আহকাম পরিপূর্ণরূপে নাই, যার ভিতরে শিরক মুক্ত তাওহীদি ঈমান নাই, যার ভিতরে বেদাত মুক্ত সুন্নতি আমল নাই, এই লোক জীবনেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। এই লোককে আল্লাহর ওলি বিশ্বাস করলে ঈমান থাকবে না, কারণ আল্লাহকে ভালোবাসার এবং আল্লাহ তার বান্দাকে ভালোবাসার মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের ইত্তেবা করা। তাহলে রবকে খুঁজে পাবো যখন, যখন আমার মূল মালিককে খুঁজে পেয়ে গেলাম, তখন আমার প্রথম কাজ হলো ওই মালিককে মহব্বত করা, তখন অন্য সব বেজাল মাবুদের মহব্বত বাদ দিয়ে শুধু আমার ওই আল্লাহকে, ওই রবকে, ওই মালিককে আমি মহব্বত করবো, ভালোবাসবো। ওই মালিকের ভয় অন্তরের ভিতরে থাকতে হবে। ভালোবাসি বলে, মহব্বত করি বলে বেপরোয়া হওয়া যাবে না, যে আমার সাথে আমার মালিকের সরাসরি কানেকশন, সুতরাং আমার সাথে আর পৃথিবীর কে লাগে, এরকম ভাব তৈরি হয়ে যায়। যখন মানুষ পাওয়ারফুল কারোর সাথে সম্পর্ক গড়ে তোলে, তখন দেখা যায় সে তখন বেপরোয়া, কারণ সে বড় ক্ষমতাধর, বড় শক্তিধর ব্যক্তিদের সাথে তার যোগাযোগ কানেকশন। এখন বান্দার কানেকশন হয়ে গেছে রবের সাথে, রবকে সে মহব্বত করে, এই মহব্বতের কারণে বেপরোয়া হওয়া যাবে না। এই মহব্বত যত বাড়বে তত আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তত বেশি অন্তরে তৈরি হবে। ওই রবকে ভালোবাসার সাথে সাথে রবের ভয়, রবের তাকওয়া, রবের খাওফ অন্তরের ভিতরে বেশি বেশি তৈরি করতে হবে। আমার রব এত বিশাল শক্তির অধিকারী, এত বিশাল ক্ষমতার মালিক, আমার রব যদি আমারে ধরেন, বান্দা তোমার এত কিছু দিছি, তুমি কি করছো, এই ইবাদতটা কেন এমনি করছো, কেন এইভাবে করছো, এটা করো নাই কেন, তখন আমার অবস্থাটা কি হবে? কবরের আজাবকে ভয় করতে হবে, হাশরের ময়দানকে ভয় করতে হবে, জাহান্নামের আগুনকে ভয় করা লাগবে। যখন প্রকৃত মাবুদকে আমি খুঁজে পাব, তখন আমার ভিতরে সকল ভয় তৈরি হতে হবে। তিন নম্বরে বান্দা যদি আল্লাহকে ভয় করতে থাকে, এক সময় ভয় করতে করতে বান্দা এবার একবারে মানে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, বান্দা আবার ভয় করতে করতে এক সময় বান্দা আর বান্দা থাকবে না, বান্দা আবার পাথর হয়ে বসে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জেনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর ভয় করতে করতে তুমি আল্লাহর ব্যাপারে নিরাশ হয়ে যাইও না। যত জুলুম করো না কেন, যত গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রবকে যখন খুঁজে পাবো, রবকে যেমন ভয় করব, ঠিক একই ভাবে রবের কাছে আমার রহমতের আশাও থাকবে, রহমতের আশাও থাকবে আমার রবের কাছে। রবকে যখন খুঁজে বের করতে পারবো, যত ইবাদত করব সমস্ত ইবাদত আমি আর কাউকে দিব না, একমাত্র আমার রবকে দিব। সকল ইবাদত কার জন্য? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের গোলামি করো, একমাত্র রবের ইবাদত করো, একমাত্র তোমাদের মূল রব যিনি, মূল মাবুদ যিনি, সঠিক মাবুদ যিনি, হক মাবুদ যিনি, সেই মাবুদের গোলামি করো, মাবুদের ইবাদত করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়ামাহিয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আমার কোনো ইবাদত আর কাউকে দিব না, কারণ আমি আমার রবকে খুঁজে পেয়ে গেছি, আমি আমার রবকে মহব্বত করি, আমার রবকে ভয় করি, আমার রবের কাছে রহমতের আশাও করি, কোন ইবাদত আমার রব ছাড়া আর কারো জন্য করব না, কোন ইবাদত আমার রব ছাড়া কারো জন্য করব না। আচ্ছা, এখন আসেন সেজদা করা ইবাদত। সেজদা করা কি ইবাদত? এই সেজদাটা আমি কার জন্য করব? কারণ আমি আমার রবকে খুঁজে পাইছি, আমার রবকে ছাড়া কারো জন্য আমি ইবাদত করি না। তাহলে সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটা আমি আমার রব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে দিব না। কিন্তু দেখা যায় আমাদের এই দেশে কত লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দি এখন আসল মাবুদকে খুঁজে পাইল না। দেখা যায় কবরের সামনে গিয়ে বিভিন্ন জীবিত ব্যক্তিদের সামনে গিয়ে সেজদা দিচ্ছে, এরকম সেজদা দেয় না। তাহলে বোঝা যায় আল্লাহর এই বান্দা বান্দি এখনো তার হক রবকে, হক মাবুদকে এখনো খুঁজে বের করতে পারে না, কারণ মাবুদকে যে পেয়ে গেছে সে আর কাউকে কোনো ইবাদত দিতে পারে না, সমস্ত ইবাদত একমাত্র তার রবের জন্য। তাহলে সেজদা করতে হবে কাকে? একমাত্র আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন কিছু মান্নত করব, ওই মান্নতটাও একটা ইবাদত, এই মান্নতটা করব কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আমার পরিবারে একটা বিপদ দেখা দিছে, কোনো একটা সমস্যা দেখা দিছে, আমি কিছু মান্নত করতে চাই, কার জন্য করব? আমি আল্লাহকে বলবো, রাব্বুল আলামিন আমার এই বিপদটা আপনি দূর করে দেন, আপনি মহা ক্ষমতাশালী, আপনি ইচ্ছা করলে বিপদ যে কোনো মুহূর্তে দূর করে দিতে পারেন। রাব্বুল আলামিন আমি আপনার ঘরে আমি 10,000 টাকা দিব, মান্নতটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘর কোনটা বলেন দেখি? খালি মসজিদ না, মাদ্রাসাও আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর। তাহলে আমি আপনার ঘরে দিব, আপনার কত বান্ধবান্ধি দরিদ্র, গরিব, মিসকিন, অসহায় মানুষ চতুর্পাশে ঘোরাফেরা করে, আপনার সকল বান্দাদেরকে আমি 1,000 টাকা দিয়ে দিব। এই যত মান্নত হবে, আমি একটা গরু দিতে চাই, গরুটা কাকে দিব? কথা বলে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। তা আল্লাহকে কেমনে দিবেন? আল্লাহ এসে কি গরুটা নিয়ে যাবে? কেমনে দিবেন? ওই গরুটা আল্লাহর কত মানুষ, আল্লাহর কত বান্দা বান্দি আমার চতুর্পাশে আছে, আমি এখানে জবাই করি আল্লাহর বান্দা বান্দিদেরকে খাওয়াই দিব। মান্নতের গরু গরিব মিসকিন অসহায় এতিম বিধবা যারা আছেন তাদেরকে আমি খাওয়াই দিব। এটা খাওয়ানোর জন্য এখান থেকে ট্রাকে ভরে তারপরে গাড়িতে করে কয়েকশো মাইল দূরে নিয়ে খাওয়ানোর দরকার নেই, খাওয়াইতে হবে কোথায়, আমার আশেপাশে তো খাওয়ানোর লোক আছে, ওই এলাকায় গরু খাওয়ানোর দরকার হলে ওই এলাকায় গরু আছে, আছে না? তাহলে বোঝা যায় মান্নত যদি করি এই মান্নত হবে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এইভাবে যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আমার ওই মূল রবের জন্য, মাবুদের জন্য যদি ডানে বামে করি তাহলে বোঝা যাবে আমি আমার রবকে, আমার মাবুদকে, আমার মাওলাকে এখনো খুঁজে পাইনি। এই জন্য এখনো বেজাল নিয়ে দু নম্বর নিয়ে বসে আছে। যে লোক অরিজিনালটা পায় না সেই তো বেজালটা নিয়ে বসে থাকে, অরিজিনালটা যদি কেউ খুঁজে পায় যায় সে কি আর বেজালটা নিয়ে বসে থাকে? আমরা অনেকে জানি না যে কুমিল্লার অরিজিনাল রসমালাই কোন জায়গায়, রাস্তা দিয়ে আসি আর দেখা যায় সব মাতৃভান্ডা একেবারে কুমিল্লা থেকে শুরু করে দেখবেন যে ক্যান্টনমেন্ট পার হয়ে যত জায়গা দিয়ে আসবেন সব দোকান কি একেবারে অরিজিনাল খাঁটি মাতৃভান্ডার লেখা আছে সব। তা আমরা যারা সাধারণ লোকজন আসা যাওয়া করি আমরা অরিজিনাল মাতৃভান্ডার খুঁজে পাই না, চিনি না, এজন্য যেখানে লেখা আছে ওইটা নিয়ে আসি। কিন্তু যারা ওখানকার স্থানীয় বাসিন্দা, যারা ওই এলাকায় বসবাস করেন, তারা জানেন কোনটা খাঁটি অরিজিনাল মাতৃভান্ডার, কোনটা দুই নম্বর মাতৃভান্ডার, চিনে না? তাহলে তারা আমাদের মতো ওই রাস্তাঘাটে মাতৃভান্ডার লেখা থাকলে বাইরে তারা কিন্তু কিনে না, আমরা যেরকম কিনি তারা কিন্তু কিনে না, কারণ কি তারা অরিজিনাল পাই গেছে। তাহলে যে লোক অরিজিনাল খুঁজে পায় মূল জিনিসের সন্ধান যারা পেয়ে যায় তারা কখনো ভেজালের পিছনে ঘুরে না, ভেজালের পিছনে ঘুরা মানে মূল জিনিসের সন্ধান সে এখনো পায় নাই, মূল মাহমুদকে মূল রবকে সে এখনো খুঁজে পায় নাই, এই জন্য এখনো নকলের পিছনে দৌড়াইতেছে। যিনি আমার মাহমুদ, যিনি আমার রব, সেই রবকে যখন আমি খুঁজে পাবো আমার সাথে রবের আরেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক হবে, আমার জীবনের যা যা দরকার আমি সব কিছু সেই মাহবুদের কাছে চাইব। আমার রবকে যখন খুঁজে পেয়ে যাব আমার যা দরকার সব কার কাছে চাইব? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহকে কিভাবে পাবে, ফা ইন্নি করিব বলে দিন আমি আল্লাহ তোমাদের থেকে দূরে না তোমাদের নিকটেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন বান্দা যখন আমার কাছে দোয়া করে আমার কাছে চায় সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিই। সুবহানাল্লাহ, আমার কাছে চাওয়া মাত্রই আমি সাড়া দিয়ে থাকি। দোয়াকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া যে করে না আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে যে চায় না তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই অহংকারী। সূরা গাফেরের ষাট নম্বর আয়াত, وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলতেছেন বান্দা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কোন ব্যক্তি যদি অহংকার করে আমি আল্লাহর ইবাদতটা না করে আমার কাছে দোয়া না করে লাঞ্ছিত করে তাকে জাহান্নামে ঢুকানো হবে। তাহলে আল্লাহর কাছে দোয়া করা, রবের কাছে চাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমি যখন আমার রবকে খুঁজে পাব যা কিছু আমার দরকার আমি আর ডাইনে বামে কোনো নকল রবের কাছে, নকল মাহবুদের কাছে যাব না, আমি যা কিছু চাইব আমার মূল রব্বুল মালিক মূল মাবুদ যিনি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। এই জন্য দেখেন কোরআনে কারিমের মধ্যে যত দোয়া আছে অধিকাংশ দোয়ার শুরুতেই রব্বানা দিয়ে শুরু হয়েছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা, আগে বলেছে রব্বানা আমাদের রব, সম্বোধনটা হচ্ছে কি দিয়ে, আমাদের রব, হে আমাদের রব, অর্থাৎ আমাদের রবকে আমরা রবকে খুঁজে পেয়ে গেছি, এখন আমার গুনাহ হয়ে গেছে, ভুল করে ফেলেছি, আমার রবের কাছে বলতে হবে রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে দেখেন আগে রব, রব্বির হামহুমা, রবকে সম্বোধন করে বলতেছি, কারণ আমার মা বাবার শান্তি দরকার, মা বাবাকে ক্ষমা করা দরকার, মা বাবাকে রহম করা দরকার, এটাও আমার সে রব ছাড়া আর কেউ করতে পারে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার স্ত্রীটা নামাজ পড়ে না, আমার স্ত্রীটা পর্দা করে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার ছেলে মেয়েগুলা মাদকাসক্ত, আমার ছেলে মেয়েগুলা সন্ত্রাসী হয়ে গেছে, আমার ছেলে মেয়েগুলা খারাপ হয়ে গেছে, এগুলার ঠিক করার মালিক হলো একমাত্র আমার রব। এই জন্য আল্লাহ দোয়া শিখেছেন রব্বানা হাবলানা, বান্দা তুমি বলো ও আমাদের রব, হাবলানা আমাদেরকে দাও, আমাদেরকে দাও, আমার স্ত্রীকে চক্ষু প্রশান্তিদায়ক বানায় দাও, আমার ছেলে মেয়েগুলোকে তুমি আমার চক্ষু শীতলকারী বানায় দাও। বানায় দিবে কে? একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ দোয়া শিখেছেন রব্বানা হাবলানা। অন্তর বাঁকা হয়ে যেতে পারে, হেদায়েত পাওয়ার পরে অন্তর বাঁকা হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখেছেন, বান্দারে আল্লাহর কাছে দোয়া করো এইভাবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা, কারণ অন্তর সোজা রাখার মালিক হলো রব্বুল আলামিন। দেখেন এইভাবে যত দোয়া আছে কোরআনে কারিমের মধ্যে, আগে রব, রব্বানা, রবের কাছে পরিয়াপ করতে হবে, রবের কাছে চাইতে হবে, রবের কাছে দোয়া করতে হবে। কোন আল্লাহর বান্দা ছেলে মেয়ে হচ্ছে না, ছেলে মেয়ে হয় না, বিয়ে হয়েছে 10-12 বছর 15 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে চাইতে হবে কার কাছে? একমাত্র রবের কাছে, কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, আবার যাকে চান ছেলে মেয়ে দুটাই দেন। ওয়াইয়া জাআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, বন্দা করে দেন। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, না দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। তাহলে ছেলে মেয়ে চাইতে হলে কোন নকল মাবুদের কাছে, নকল রবের কাছে, বেজাল রবের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া করার সময় অন্তরে কোনো সন্দেহ রাখা যাবে না। দুনিয়ার অন্য নকল রবের কাছে দোয়া করলে সন্দেহের অবকাশ থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে কোনো সন্দেহের অবকাশ রাখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উদ্রু রাব্বাকুম ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করে ফেলছেন, সন্দেহ রাখা যাবে না, আমি যা দোয়া করি আমার রব সব শুনেন। ইন্নাকা সামিউদ দোয়া, আল্লাহ সমস্ত দোয়া শ্রবণ করেন, শুনেন, তিনি হলেন মুজিবুদ দাওয়াত, সমস্ত দোয়া কবুলকারী, সারা দানকারী, দোয়ার প্রতিদান দানকারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আর নিশ্চিত হব যে আল্লাহ কবুল করে নিছে। দোয়া করার সময় আল্লাহর কাছে কিভাবে করতে হবে? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর কাছে দোয়া করো অনুনয় বিনয় সহকারে এবং খুব গোপনে গোপনে, ভয়ে ভয়ে, গোপনে গোপনে, সংগোপনে অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। কোন সময় দোয়া করবা? বেশি বেশি নির্জন জায়গায়, একাকি জায়গায়, দোয়া কবুলের জায়গাগুলোতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আমরা দেখা যায় শোনানোতে দেখানোতে বেশি অভ্যস্ত, মানুষের সামনে দোয়া করতে পারলে খুব খুশি, দেখায় দেখায় করতে পারলে খুশি, কারণ আমদরে দোয়া করলে সে কি খুশি হয়ে যায়। কিন্তু আসলে এগুলার মধ্যে কৃত্রিমতা আছে, বেজাল আছে। প্রকৃত দোয়া তাদাররুআন ওয়া খীফা, তাদাররুআন ওয়া খুফিয়া, গোপনে গোপনে, সংগোপনে, অনুনয় বিনয় সহকারে। রাত্রের গভীরে তাহাজ্জুদের সময় উঠে আমি যদি দুই রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আমার রবের কাছে গোপনে গোপনে কাঁদতে থাকি, দোয়া করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল দোয়া কবুল করে নেবেন। এটা মুমিনের বৈশিষ্ট্য। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে অন্য কোন মাবুদের কাছে কোনো কিছুর জন্য ধর্ণা দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে সেটা কি হয়? শিরক হয়। যে আল্লাহ রাব্বুল আলামিনকে, রবকে আমি খুঁজে পেলাম, সেই রবের জিকির বেশি বেশি করতে হবে, জিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার মুমিনেরা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। তবে জিকির কেমনে করতে হবে? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির করো মনে মনে, আস্তে আস্তে, তাদাররুআন, অনুনয় বিনয় সহকারে আল্লাহর কাছে, একেবারে কাতর কাতর হয়ে, সকাতরে, একেবারে আল্লাহর রহমতের প্রার্থনা করে, ওয়া খীফা, গোপনে গোপনে, ওয়া দুনাল জাহরি মিনাল কাওল, অনুচ্চ স্বরে, বেশি চিৎকার দিয়ে দিয়ে নয়, বেশি চিৎকার দিয়ে নয়, সাধারণ আওয়াজে, সাধারণ লেভেলে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা সব সময়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার আল্লাহর জিকির থেকে কখনো গাফিল হইও না। যে লোক তার রবকে খুঁজে পেল, তার রবের সন্ধান পেল, সে ওয়াজকুর রাব্বাকা, সে বেশি বেশি করে রবের জিকির করবে। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, রবের বেশি বেশি জিকির, রবের জিকির যত করবে তত তার কাছে মজা লাগবে, রবের জিকির দিয়ে তার জিহ্বা ভিজিয়ে রাখবে, কারণ সে তার রবকে খুঁজে পেয়েছে। তার রব কত পাওয়ারফুল, তার রব কত ক্ষমতাশালী, এটা সে বুঝে গেছে। যে লোক রবকে বাদ দিয়ে অন্যদিকে যায় তার অর্থ হলো সে তার রবের ক্ষমতা বুঝতে পারে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে আফসোস করে বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা তারা নিরূপণ করতে পারে না। এই জন্য নিরাশ হয়ে ডানে বামে এদিক সেদিক চলে গেছে। যদি আল্লাহর ক্ষমতাটা নিরূপণ করতে পারত, মর্যাদা নিরূপণ করতে পারত, তাহলে তারা কোন অবস্থায় আল্লাহকে বাদ দিয়ে কোন ইবাদত নিয়ে ডানে বামে চতুর্দিকে ছড়িয়ে পড়ত না। এই জন্য আমার ভাইয়েরা বোনেরা, আমি আলোচনা আর বেশি দীর্ঘায়িত করব না। তো মূল কথা হলো, জমিনে আমাদের প্রথম কাজ আমাদের রবকে খুঁজে বের করতে হবে। আগে আমাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে আমার রবকে, আমার রব যদি হয় একমাত্র আল্লাহ, তাহলে আমার সমস্ত সম্পর্ক গড়ে তুলতে হবে সে আল্লাহর সাথে। আমার ইবাদতের সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে, আমার মহব্বতের সম্পর্ক একমাত্র ওই আল্লাহর সাথে, দুনিয়ার কোন মানুষকে আমি মহব্বত করলে ওই আল্লাহর কারণে করব, দুনিয়ার কোন মানুষকে অপছন্দ করলেও আল্লাহর কারণে করব, কাউকে কিছু দিলেও আল্লাহর কারণে দিব, কাউকে কিছু না দিলেও আল্লাহর কারণে দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যেই লোক এই জায়গায় পৌঁছতে পেরেছে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের সম্পর্ক ঘটব আল্লাহর সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, কেন? তিনি আল্লাহর নবী, আল্লাহর সাথে যাদের সম্পর্ক আমার সাথে তাদের মহব্বত। কিন্তু সব মহব্বতের মূলে গোড়া কিন্তু আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। ভয়ের সম্পর্ক গড়ব সেই রবের সাথে, আশার সম্পর্ক গড়ে তুলব সেই রবের সাথে, দোয়ার সম্পর্ক গড়ে তুলব সেই রবের সাথে, জিকিরের সম্পর্ক আমার রবের সাথে গড়ে তুলব। সারাদিন আমার রবের জিকির ছাড়া আমার কাছে আর ভালো লাগে না। সবচেয়ে বড় আল্লাহর জিকির কোনটা? সালাত। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সালাত হলো সবচেয়ে বড় আল্লাহর জিকির। যে লোকের নামাজ নাই সেই লোকের মধ্যে আল্লাহর জিকির নেই, কারণ বড় জিকিরই করে না। যেখানে বড় জিকিরে নাই ছোট জিকিরের কি আর কোনো মূল্য আছে? যে লোকের নামাজ নাই এই লোকের কোনো জিকিরের মূল্য নাই, কারণ জিকিরকে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজটা হলো সবচেয়ে বড় আল্লাহর জিকির। সুতরাং আল্লাহর জিকির করতে হলে নামাজ দিয়ে শুরু করতে হবে, বাকি যত লেসানি জিকির আছে এগুলো বড় জিকিরের অধীনে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমাদের রবের সাথে যদি সম্পর্কটা দুনিয়াতে ভালো করে গড়তে পারি তাহলে কবরে গেলেই প্রথমে জিজ্ঞাসা করবে আমার রব বুকা, তোমার রবকে, আমার উত্তর হয়ে যাবে রাদিতু বিল্লাহি রব্বা, আমি তো দুনিয়াতে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে নির্ধারণ করেছিলাম, রব হিসাবে আমি মনোনীত করেছিলাম, নির্ধারণ করেছিলাম, সন্তুষ্ট হয়েছিলাম একমাত্র আমার আল্লাহকে, সুবহানাল্লাহ। তাহলে আপনি বাকি এই তিনটা প্রশ্নের কবরের উত্তর দেওয়া, জান্নাত পাওয়া, আখেরাতের সব ঘাটি পার হওয়া আল্লাহ পাক সহজ করে দেবে, সুবহানাল্লাহ। কারণ যেখানে মূল মালিক হলো একমাত্র আল্লাহ, তার সাথে যদি আমার সম্পর্ক গড়ে উঠে যায় তাহলে আখেরাতেও আমার কোনো ভয়ের কারণ, চিন্তার কারণ। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।